الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে ফিকহের বিষয় হচ্ছে রোজা বা সিয়াম। রোজা বা সিয়াম প্রথমত আমাদেরকে সিয়ামকে সিয়াম বলতে হবে না রোজা বলাও যায়। বাংলা ভাষাতে আমরা রোজা বলি জেনে আসছি। সিয়াম যে অর্থে রোজাও সেই অর্থে, যদিও শাব্দিক অর্থে পার্থক্য আছে। রোজা শাব্দিক অর্থ রোজ থেকে রোজা, রোজ থেকে রোজা, আর সিয়ামের শাব্দিক অর্থ আলাদা। কিন্তু আমরা সিয়ামের শাব্দিক অর্থে রোজাকে ব্যবহার করে আসছি, সুতরাং এটা শরীয়তের দিক থেকে কোনো অসুবিধা আছে বলে মনে হয় না। যদি প্রত্যেক পরিভাষাটাই যদি আরবিতেই বলতে হয় তো অনেক মুশকিল। এখন নতুন দেশে নতুন এ বেরিয়েছে যে শ্বশুরকে আব্বা বলা হবে না, শ্বশুর আব্বাকে শ্বশুর আব্বা বলা হবে না, তার নিজের বাপকেই বাপ বলতে হবে। আমরা বলি নিজের বাপকে ছাড়া অপর বাপকে বাপ বলে দাবি করলে কি কুফরি, সেটা দাবি করলে। কেউ যদি নিজের বাপকে অস্বীকার করে পরের বাপকে বাপ বলে দাবি করে সেটা কুফরি। কিন্তু কাউকে যদি বাপ বলে সম্বোধন করে শ্রদ্ধার খাতিরে বাপ বলে বা আব্বা বলে তাতে কোনো সমস্যা আছে নাকি? না, তো সমস্যা থাকার কথা না। কাউকে যদি বেটা বলা হয়, এখন বলছে তুমি যদি বাপ অপরকে বাপ বলো তার নাকি তোমার মায়ের সাথে বিয়ে হয়েছে, আরে বেলকুবি, তাই কি হয় নাকি? কাউকে বাঘ বললেই কি তার লেজ থাকে? যদি একটা লোকে ভাবা বাপ তার মানে তার লেজ আছে না, তার নখ আছে? এই মানুষ এগুলো বোঝে না, মরছে বাপকে পরের বাপকে বাপ বলে তার সঙ্গে মায়ের বিয়ে হয়, খুব কথা হলো। হ্যাঁ, তুমি যদি কোন ছেলেকে বেটা বলে ডাকো তার মানে কি তার মায়ের তোমার সঙ্গে বিয়ে হয়েছে? বেটা বলে সম্বোধন করো, কাউকে কোন মেয়েকে বেটি বললে হ্যাঁ এটা কোনো সমস্যা নাই। কোন মহিলা মায়ের বয়সের যারা মায়ের তুল্য যাদেরকে মা বললে সমস্যা কি আছে? মা তোমার বাড়ির কথা কি সমস্যা আছে নাকি বাপের সঙ্গে বিয়ে হয়ে গেল তার? কিছু মানুষ এইগুলো ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বড় করে দেখায়, এইখানে ঘাটাঘাটি করে, যেগুলো কেউ বলেনি সেগুলো বলে নিজের নামটা প্রসিদ্ধি চায়। সমস্যা হলো এখানে নিজের নামটাকে বাড়াতে চায়। অতএব সমস্যা হলো কি যে এই ছোটখাটো ব্যাপার নিয়ে তারা সর্বনাশটা ঘটায়, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, আর এই মশলাগুলোকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। সুতরাং আমরা যদি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শ্বশুর আব্বাকে আব্বা বলেছিলেন, প্রমাণ দিতে পারবেন? ভাই এত প্রমাণের দরকার কি আছে? এগুলো সাধারণত দুনিয়াবি মানে ব্যাপার। আমরা চাচিকে কি বলি? চাচি বলি, চাচি আম্মা বলি। আল্লাহ রাসূল কি চাচিকে চাচি বলেছেন? বলতে পারবেন আল্লাহ রাসূল চাচি কি চাচি বলেছেন? চাচি আরবি বলতে পারবেন? হ্যাঁ, চাচির আরবি আছে বলতে পারবেন? তাহলে আপনি চাচি কি চাচি কেন বলবেন? সেটা বিদাত হয়ে যাবে। তো এইভাবে খুঁজতে গেলে আল্লাহ রাসূল কোনদিন আব্বাকে নিজের আব্বাকে আব্বা বলেছেন বা বাপ বলেছেন? উনি তো ওয়ালেদ বা আবুই আবা অন্য কিছু বলেছেন, ইন্না আবি ও আবা, তা তাহলে আমাদের গার্বি বলতে হবে। ওই যে কিছু একটা আপনারা মাঝে মাঝে শুনে থাকেন যে হেরেমকে হেরেম বলা হবে না, বলছে হারাম বলতে হবে, কারণ হারাম না বললে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা হবে। আল্লাহ রসুল হারাম বলেছেন, কোরআনে হারাম বলা হয়েছে। ভাই তো কোরআনে তো হারাম বলা হয়েছে, আল্লাহ রসুল হারাম বলতেন, কোন বাঙালি আছে যে হারাম বলে? তারও তো আল্লাহ রসুলের বিরোধিতা হচ্ছে। আর যদি কেউ হেরেমই বলতে সমস্যাটা কি আছে? হেরেম মানে হারাম, আরবিতে হারাম যাকে বলে, বাংলাতে হেরেম যাকে বলে, বলা হবে না, এতে আল্লাহ রাসূলের বিরোধিতা হবে। এই যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষ ফালতু মানুষের ব্রেনকে বিক্ষিপ্ত করে দেয়, খুব খারাপ জিনিস এগুলো। সেদিন টেলিফোন করছে দেশ থেকে যে হুজুর শ্বশুর আব্বাকে আব্বা বলা হবে না বলছে, কেন? তাহলে মায়ের সাথে বিয়ে হয়ে যাবে, ভারী মুশকিল। কাউকে বাপ বললে কি মায়ের সাথে বিয়ে হয় না, কাউকে বেটা বললে তার তোমার সাথে তার মায়ের বিয়ে হয় না, এসব বাজে কথা। ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামানো ঠিক না। ঠিক সেহেরি না সাহারি, হ্যাঁ আমরা বলি সেহেরি খেয়ে নাও, না সেহেরি গলত, সাহারি বলতে হবে। কারণ আরবি শব্দ হচ্ছে সাহুর বা সাহা, এই হল তাদের কথা। সুতরাং সেহরিকে সেহরি বলা হবে না, সাহারি বলতে হবে। তেমনি এখানেও বলছে যে সিয়াম বলতে হবে, রোজা বলা হবে না, নামাজ বলা হবে না, কি বলতে হবে, সালাত বলতে হবে। বুঝতে পেরেছেন? এই হলো আমরা বলছি, যদি এই শব্দটা বলাতে শরীয়তের কোন শরীয়তের দৃষ্টিতে কোন ক্ষতি থাকে তাহলে আলাদা কথা। যেমন রংধনুকে রামধনু যদি বলা হয়, হ্যাঁ রামধনু ওদের মানে হয়ে যাচ্ছে, অতএব আমরা এটা বলবো না। বিশ্ব ব্রহ্মাণ্ড যদি বলে ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের আন্ডা, তাহলে পরে তাতে ক্ষতি আছে, অতএব সেটা আমরা বলবো না। সুতরাং এই ক্ষেত্রে আলাদা কথা, যেখানে ক্ষতি আছে সেখানে আমরা বলবো না, যেখানে ক্ষতি নেই সেখানে বলতে কোনো সমস্যা নেই। অতএব সিয়াম বা রোজা কোনো সমস্যা নেই, আমাদেরকে বলা চলবে, আমাদের বলা কোনো সমস্যা নেই। ব্যাস, তাহলে সিয়ামের সংজ্ঞা কি দেখি চলুন। আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, কোন কিছু থেকে বিরত থাকা। আর পারিভাষিক অর্থে সুবহে সাদেক, অর্থাৎ ফজরের প্রথম ওয়াক্তে হতে, মানে ফজরে মানে সেহরির ওয়াক্তে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সঙ্গম এবং রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু হতে বিরত থাকা, বিরত থেকে আল্লাহ ইবাদত করার নাম হচ্ছে কি, সিয়াম। পারিভাষিক অর্থে রোজা কাকে বলে বা সিয়াম কাকে বলে, ফজর থেকে নিয়ে, ফজর আগে আর কি, সহুর বা কি বলে, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকমের খানা পান করা, খাওয়া পান করা এবং যৌন মিলন করা থেকে বা যৌনাচার থেকে, শুধু যৌন মিলনই না, যৌনাচার থেকে, এখানে যৌন সঙ্গম লিখেছে, এটা একটা সমস্যা আছে। কারণ তাহলে যৌনাচার করলে পরে সঙ্গম যদি কেউ না করে তাহলে অন্য কিছু করা চলবে না, কিন্তু লিখতে হবে যৌনাচার, যৌনাচার থেকে বিরত থাকা এবং রোজা বিনষ্টকারী সমস্ত জিনিস থেকে বিরত থাকা থেকে আল্লাহর ইবাদত করার নাম হচ্ছে সিয়াম। ঠিক আছে, ওখানে কলম দিয়ে লিখে দেন, যৌন সঙ্গম নয়, যৌনাচার, যৌনাচার, যৌনাচার, বুঝেছেন? হ্যাঁ, যৌনতা বলতে পারেন, যৌনতা। রোজার শারীরিক হুকুম কি, মানে রোজা পালন করাটা সুন্নত না ফরজ, না মুস্তাহাব, না বিদআত, না শিরিক, না কি ফরজ? এটা হচ্ছে ফরজ। ফরজ তবে কিসের ফরজ? রমজান মাসের রোজা ফরজ, সবটা তো ফরজ না, রমজান মাসের রোজা ফরজ। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারা 17-18 নম্বর আয়াত। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বা তার আর এক আয়াতে পরে বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুতরাং যে ব্যক্তি এই রোজার মাসে উপস্থিত থাকবে বা রোজার মাস পাবে সে যেন কি করে, রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। ইসলামের খুঁটি বুনিয়াদ হচ্ছে পাঁচটি, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই আর মুহাম্মদ তার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রেরিত রাসূল, দুই নম্বর নামাজ কায়েম করা, তিন নম্বর যাকাত প্রদান করা, চার নম্বর রমজানের রোজা রাখা, রমজানের সিয়াম পালন করা, পাঁচ নম্বর হলো সেসব ব্যক্তির কাবাগৃহে, যেসব ব্যক্তির কাবাগৃহে যাওয়ার মানে শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে সামর্থ্য আছে সেসব ব্যক্তির হজ করা, তার মানে সামর্থ্য থাকলে হজ করা। এখানে মহিলার ক্ষেত্রে সামর্থ্য হচ্ছে তার মাহরাম থাকা, মাহরাম না থাকলে পরে তারপরে হজ ফরজ না। আপনার কোম্পানি থেকে ছুটি না পেলে আপনার হজ ফরজ না, আপনার ঋণ থাকলে পরে আপনার হজ ফরজ না, এইভাবে যে কোনো বাধা আপনার থাকবে, সরকারি ভাবে অনুমতি না পেলে আপনার জন্য হজ ফরজ না, লুকিয়ে চুরি করে যাওয়া ফরজ না, ঋণ করে যাওয়া ফরজ না, কোন অন্য মহিলার সঙ্গে মহিলার হজ করতে যাওয়া ফরজ না, বরং মহিলা যদি মাহরাম ছাড়া বের হয় তাতে গুনাহগার হবে ইত্যাদি। এবার চলুন আমরা দেখব রোজার কিছু উপকারিতা, রোজা রাখলে কোন উপকার আছে কি হুজুর, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা করব, যে রোজার সংক্ষিপ্ত ভাবে এর উপকারিতাটা কি। নম্বর ১, রোজা আত্মাকে পরিষ্কার করে এবং নিকৃষ্ট আচরণ থেকে দূরে রাখে। রোজা আর রোজা মানে হচ্ছে সিয়াম, আর সিয়ামে মানে কি হলো, বিরত থাকা, তাই বিরত থাকা অর্থ দিচ্ছে যে রোজাতে ইমানি সামাজিক স্বাস্থ্যগত উপকার নিহিত আছে। তার প্রথম উপকারটা কি, যে রোজা আত্মাকে পরিষ্কার করে, বিশুদ্ধ করে এবং নিকৃষ্ট আচরণ থেকে বিরত রাখে। এটা আমরা স্বাভাবিক রোজা পালন করে আমরা নিজেরাই বুঝতে পারি যে হ্যাঁ, রোজা রাখা অবস্থায় যে সমস্ত পাপ থেকে আমরা বিরত থাকি বা থাকতে পারি, অন্য সময় থাকতে পারি না। নম্বর ২, রোজা দুনিয়ার আগ্রহকে কম এবং আখেরাতের কামনা ও উৎসাহকে শক্তিশালী করে। এটাও আমাদের পরীক্ষিত বিষয় যে আমরা যখন রোজা অবস্থায় থাকি তখন আমরা সবসময় আল্লাহর ধ্যানে থাকি এবং দুনিয়ার যে আগ্রহ, দুনিয়ার প্রতি যে ঝোঁক প্রবণতা সেটা আমাদের কম হয়ে যায়, আখেরাতের প্রতি যেহেতু পেটে খিদে থাকে, উপবাস থাকে, আর সেই সময়ে কষ্ট হয় মনে, তার জন্য ধৈর্যের প্রয়োজন হয়, আর ধৈর্যটা ধরি কার জন্য, একমাত্র আল্লাহর জন্য। আর সেই জন্য রোজা মাস যতক্ষণ রোজা থাকি ততক্ষণ আমাদের মনটা কার সঙ্গে সম্পৃক্ত থাকে, দুনিয়া না আখেরাতের প্রতি, আখেরাতের সাথে সম্পৃক্ত থাকে। সুতরাং এটাও আমাদের অভিজ্ঞতায় জানা আছে, পরীক্ষিত জিনিস। নম্বর ৩, রোজা ধৈর্য ও আনুগত্যের প্রশিক্ষণ দেয়। আপনার যদি ধৈর্য না থাকে তো দেখবেন রোজার মাসে আপনি ধৈর্যের ট্রেনিং পাচ্ছেন। আপনি হয়তো যারা দেখেছেন, যারা বিড়ি সিগারেট খায় তারা মানে সময় পার হতে না হতে তিন ঘন্টা চার ঘন্টা পার হলে তো পেট ফেপে যায়, কিংবা কিংবা পায়খানা হয় না, কিন্তু রোজার মাসে দিনে তো খেতেই পায় না, এখানে সে ট্রেনিং পায় যে ধৈর্য ধরতে হবে। কোন কোন মানুষের অভ্যাস আছে চা খাওয়া, সাত ঘন্টা পাঁচ ঘন্টা পর চা খাওয়া অভ্যাস আছে, চা না খেলে মাথা ধরে, কিন্তু রোজা তাকে ট্রেনিং দেয় যে এইভাবে অভ্যেস ঠিক না, কোন রকমের অভ্যেস ঠিক না, আল্লাহর ওয়াস্তে তুমি মানে কন্ট্রোল করতে শিখো, ধৈর্য শিখো, যেখানে খেতে নিষেধ করা হয়েছে সেখানে তুমি খাবে না, আর এখান থেকে ধৈর্য শিক্ষা হচ্ছে। তাহলে এখানে ধৈর্যের শিক্ষা হয়, কত সুন্দর আপনার ফাঁকা বাড়িতে বা ঘরের ভিতরে পানি পান, খাদ্য পান, কিন্তু আপনি গ্রহণ করেন না, ঠান্ডা পানি থাকে ফ্রিজে, মন চায় বের করে খেয়ে নি কিন্তু খান না, ধৈর্য ধরেন, আর না খাওয়ার জন্য ধৈর্য দরকার আছে। খাবার রাখা থাকে সেই খাবার আপনি খান না, কেননা তাতে ধৈর্যের দরকার আছে, কারণ সেখানে ধৈর্যের ব্যবহার করা হয়, আর সেই জন্য ধৈর্যের আর আনুগত্যের প্রশিক্ষণ কিভাবে হয়, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন তাই খাই না, খাই না কেন, বা মানা করেছে মা মানা করেছে বলে না, আল্লাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা দিনের বেলাতে খেও না, আমরা সেই জন্য খাই না। ওই যে আল্লাহ বলছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমু সিয়ামা ইলা আল-লাইল, তোমরা খাও পান করো রোজার মাসে, খাও পান করো কতক্ষণ, যতক্ষণ না সাদা সুতো কালো সুতো থেকে পৃথক করা হয়েছে। তার মানে কি, তার মানে সাদা সুতো কালো সুতো পাশাপাশি রাখবেন, যে চিনতে পারবেন যে কোনটা সাদা কোনটা কালো, কোনটা কালো, তখন খাওয়া বন্ধ। তাহলে কি মানে, নাকি মানে হচ্ছে যে কালো সুতো মানে হচ্ছে রাত, আর সাদা সুতো মানে হচ্ছে সূর্যের রশ্মি বা যেটা ফজরের সময় ওইভাবে ছড়িয়ে যায় আকাশে, সেটা হচ্ছে সাদা সুতো। তো কালো সুতোর উপরে যখন সাদা সুতো রেখা দেখা যায় তখন তোমরা খাওয়া বন্ধ করে, দেখুন শুভে সাদেকের সময়, ফজরের সময় হলে তোমরা খাওয়া বন্ধ করে দাও, তার মানে আর খাওয়া হবে না, হারাম খাওয়া। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করে। হুজুর তারা রাত পর্যন্ত বললে তো আমরা তো মাগরিবের সময় খাই, সন্ধ্যা এটা, এটা তো সন্ধ্যা, অতএব রাত পর্যন্ত রোজা পালন করতে গেলে তো এসার পরে খেতে হয়। এইরকমই বহু হুজুর বহু কিসায় ফতোয়া দিয়ে রাত পর্যন্ত, অনেকে বলে মাগরিবের পরে, অনেকে বলে এসার সময় খেতে হবে, যেহেতু আল্লাহ কোরআনে কি বলেছেন, সুম্মা আতিমুস সিয়ামা লাইল, এরা তারা যারা হাদিস মানে না। যদিও বলা হয় যে হাদিসে এই কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এজা আকবালাল লাইলু মিহাহুনা ওয়া আদবারান নাহারু মিনহাহুনা ওয়া গারাবাতিস শামস ফাকাত আফতারাস সাইম, যখন এদিক থেকে রাত্রি আগমন করে, ওইদিক থেকে দিন বিদায় নেয় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতারি করবে। এইটা তারা মানে না, বলছে না কোরআনে বলা হচ্ছে লাইল, আর লাইল মানে হচ্ছে রাত, আর আমরা সন্ধ্যার সময় ইফতারি করি, এটা কোরআনের বিরোধিতা হচ্ছে। আল্লাহ রসুলের ব্যাখ্যা না নিয়ে, যেমন কালো সুতো সাদা সুতো ব্যাপার, যেমন সাহাবীরা করতেন কি, বালিশের নিচে কালো সুতো সাদা সুতো রেখে নিতেন, এবার আপনি ওটাও